সব কি কি আছে, কোরআন, চাহরম ইত্যাদি করে থাকে, এই সবগুলো হচ্ছে বিদাত। এ ধরনের কর্মকাণ্ড সবই বিদাতের অন্তর্ভুক্ত, কেননা শরীয়তের কোন প্রমাণ নেই। এ সমস্ত বিদাত মুসলমানদের গলায় আর পিঠে এমন বেরি ও হাত করা এবং বোঝা ও রশি হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে যে যা সম্পর্কে আল্লাহর কোন বিধান অবতীর্ণ হয়নি। আর তা হয়নি মানে হচ্ছে বিদাত। আলেম ওলামারা আমাদের দেশের হুজুররা এসব লাগিয়ে দিয়েছে যে আমরা বলে আসছি কি যে বাপদাদারা করে আসছে, অথচ বাপদাদারা কোত্থেকে করলো? দাদুপন্থী লোক আছে কিছু যারা বাপদাদাদের দোহাই দেয়, আমার বাবা বড় আলেম ছিলেন, তিনি কি জানতেন না? আমাদের দেশের অমুক হুজুর উনি কি জানতেন না? অমুক মসজিদের ইমাম তিনি কি জানতেন না? অমুক পার্টির নেতা তিনি কি জানতেন না? অমুক মাদ্রাসার বড় মুদারেস তিনি কি জানতেন না? অমুক জায়গার মুফতি তিনি কি জানতেন না? এই এই বলে আমরা কি করি, অজুহাত দিয়ে আমরা বিদাত গুলোকে করে চলি। অথচ বিদাত যা বিদাত, আবার ওরা বলে যাতে হাসানা সাইয়া লাগায়, যেমন হ্যাঁ অমুক হুজুর বলেছেন বহুদিন পর, আগে কি বলতেন বিদাত বিদাত নয়, বহু পরে বললো কি না বিদাত বটে তবে বিদাতে হাসানা, বিদাত বটে তবে বিদাতে হাসানা। কি কথা হলো বিদাতে হাসানা বিদাতে সাইয়া? আল্লাহ নবী বলছেন করল বিদাতে দালাল, প্রত্যেকটা বিদাতে হচ্ছে বস্তুতা। সুতরাং এখানে হাসানা সাইয়া কি আছে? হ্যাঁ হ্যাঁ দুটোই গু বটে, তবে এই গুটা ভালো আছে। কোন কথা হলো, যদি গু হয় একটা জিনিস খারাপ হয় তো ভালো খারাপ আবার কেমন হবে? আমার তো এখানে ভালো মন্দ বাসার, মন্দের ভালো তো বাসা দরকার নেই, যেটাকে খারাপ বলা হচ্ছে, যেটাকে ভ্রষ্টতা বলা হচ্ছে, যেটাকে জাহান্নামের কারণ বলা হচ্ছে, সেটা থেকে আমাকে দূরে থাকতে হবে, এটাই হলো সব থেকে বড় কথা। চার নম্বর উদাহরণ দিয়েছে সমস্ত বিদাতের মধ্যে আরো হলো ইসলামের বিশেষ বিশেষ তারিখে অনুষ্ঠানের ব্যবস্থা করা, যেমন মিরাজের তারিখে শবে মিরাজ পালন করা, হিজরতের তারিখে হিজরতের দিন হিসাবে পালন করা, বদর যুদ্ধের দিনকে বদর যুদ্ধের দিন হিসাবে পালন করা, উহুদ যুদ্ধের দিনকে উহুদ যুদ্ধ হিসাবে পালন করা এবং হালুয়া বানিয়ে খাওয়া, তারপরে আপনার নবী দিবসকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে নবী দিবস হিসাবে পালন করা, যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কোন ঈদ হিসাবে উদযাপন হিসাবে অনুষ্ঠান হিসাবে পালন করা হচ্ছে বিদাত, যেহেতু এর কোন প্রমাণ নেই। অনুরূপভাবে রজব মাসে ওমরায়ে রাজবিয়া করা, এগুলো হচ্ছে আমাদের দেশের নয়, এদেশে রজব মাসে ওমরা করতে হয় বলে এদেশের বিদাত এটা। মাসের নির্দিষ্ট দিনে বিশেষ ইবাদত করা, যেমন নফল নামাজ এবং এই মাসে বিশেষ রোজা রাখা, অথচ খাস করে রোজা রাখা, ওমরা আদায় করা বা কোন খাস রাতে নামাজ পড়া, কোরবানি করা ইত্যাদি বছরের অন্যান্য মাসের প্রতি আলাদা কোন শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য নেই, সব সমান, নকল যেটা সবই সমান। নির্দিষ্ট করলে কি হয়ে যায়? বিদাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ পাঠ করা ভালো জিনিস না খারাপ জিনিস? যে জিনিস ভালো হয় সেটাই বিদাত হয়, খারাপ জিনিসকে বিদাত বলা হয় না। কোন জিনিস যদি খারাপ, আপনি কাউকে বলতে চান আর মেয়ে এটা কি খারাপ নাকি? লোকদের দুটো ভালো কথা শোনায়, মিষ্টি বিলি করি কিংবা ভাত খাওয়ায়, হ্যাঁ গোসে ভাতে খাওয়ায় কিংবা বিরিয়ানি খাওয়ায়, এটা কি খারাপ জিনিস নাকি? পাঁচটা গরিব মানুষ খেতে খায়। আরে বিদাত মানেই তো ভালো জিনিস, খারাপ জিনিসকে বিদাত বলা হয় না, খারাপ জিনিসকে কি বলা হয়? হারাম বলা হয়। প্রত্যেক মানুষ যে বিদাত করে সে ভালো নিয়তেই করে এবং যে কাজটা করে সেটাও ভালো। আল্লাহ নবীর উপরে দোষ পাঠ করা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু যদি আপনি বলেন দাঁড়িয়ে পড়তে হবে, তাহলে কি হয়ে গেল? খারাপ হয়ে গেল, বিদাত হয়ে গেল। যদি বলেন ডেলি 500 বার পড়তে হবে কি 100 বার পড়তে হবে, তাহলে কি হয়ে গেল? বিদাত হয়ে গেল। যদি বলেন আপনি মাগরিবের পর প্রত্যেকদিন মাগরিবের পর 100 বার দরুদ পড়তে হবে, পড়া ভালো, তাহলে কি হয়ে গেল? বিদাত হয়ে গেল। নামাজ পড়া কি জিনিস? নামাজ পড়া খারাপ না ভালো জিনিস? যদি আপনি বলেন প্রত্যেক দিন বেলা 10টার সময়ে 4 রাকাত নামাজ পড়তে হবে, চাষের নামাজ না নতুন একটা নামাজ জামাতি আবিষ্কার করলেন যে একসঙ্গে জামাতে 4 রাকাত নামাজ পড়তে হবে, এটা কি? অথচ সেটা ভালো না, নামাজ তো ভালো জিনিস। হ্যাঁ তখন নারে মিয়া এটা ভালো কাজ, এটা মিয়া ভালো কাজ বললেই হবে না, যে দেখতে হবে যে শরীয়তে এই নিয়মে এই কাজটা তরিকায় মুহাম্মদিতে আছে কি না, যদি থাকে তাহলে সেটা ভালো, আর না হয় তো সেটা ভালো না, যদিও সেটা ভালো কাজ, সেটা তখন ভালো পর্যায়ে থাকবে না, কারণ সেই কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তুমি নতুন আবিষ্কার করেছো, আর এই যে আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের পথ। ভণ্ড সুফিদের ভ্রান্ত পদ্ধতি অনুযায়ী বিভিন্ন জিকির আজকার গুলিও বিদাত, কেননা এইগুলির নিয়ম পদ্ধতি ধরন ও সময় সহ সার্বিক বিষয়ে সদস্যমত জিকির আজকারের পরিপন্থী। সুফিদা দেখবেন কেউ দুব বাজিয়ে বা ঢোল বাজিয়ে জিকির করে, হ্যাঁ নেচে নেচে জিকির করে, আবার নেচে নেচে জিকির করা দলিল দেয়। আপনাদের যে নাচ কি বলে, নাচ বলে তাই না? আমরা আমাদের পশ্চিম বাংলার লোক নাচ বলি, নাচ চকে চ উচ্চারণ করি, কিন্তু পূর্ব বাংলার লোকরা অধিকাংশ লোক অবশ্য সবাই না নাচ বলে তাই না, চয়ের উচ্চারণটা সিনের মতো করে। তো নেচে নেচে জিকির করা দলিল দিচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, আরে রব নাচে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, এই ভক্তরা তোমরাও নাচো, রব নাচে, মালিক নাচে, হ্যাঁ তোমরাও নাচো। এই সময় হিল হিল আল হিল বিল কত রকম জিকির আছে। তারপর মাইকে জিকির করা হয়, জামাতে জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মজলিস একসঙ্গে জিকির করছে সমস্যারে, এগুলো কি সব বিদাত। জামাতে জিকির যেমন জামাতে মোলাদ বিদাত, তেমনি জামাতে জিকিরও বিদাত। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, সাধারণ মানুষ তো বোঝান, তাদের তো দোষ নেই তো বললাম, কিন্তু সাধারণ মানুষকে জানতে হবে যে কথাটা কাজটা করছি সেটা সত্যপক্ষে ঠিক কিনা। এই জন্য বিভিন্ন আলেমকে জিজ্ঞাসা করে নিজের আমলকে ঠিক করে নিতে হবে, এগুলো হচ্ছে বিদাত। তারপরে আপনার দরুদ এবং জিকিরের মধ্যে বিভিন্ন জিকির আছে, বিভিন্ন রকমের চেহেল কাফি দরুদ আছে। দরুদের মধ্যে যেমন ইয়া নবী সালাম আলাইকা, এটা নির্দিষ্ট মাথা দরুদ, হ্যাঁ ইয়া নবী, হ্যাঁ মিলাদ মানে তো একটা দরুদ, তো এটা তো মিলাদি দরুদ তাই না? আর মেড ইন ইন্ডিয়া বলেছিলাম, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, কারণ এটা আরবি নয়, ইয়া নবী সালাম আলাইকা হাদিস করার কথা নেই, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। সুতরাং এই যে বানানো জিকির, বানানো আজকার, বানানো দরুদ, এসবগুলি হচ্ছে বিদাত। এ ধরনের বিদাতের মধ্যে নির্দিষ্ট করে 15 শাবান তারিখের দিনে রোজা আর রাত্রি জাগরণ করে নামাজ, হ্যাঁ এগুলো কি বিদাত। যেমন হুজুর হাদিসটা আছে কিন্তু হাদিস সহি না, জয়ীফ হাদিসকে ভিত্তি করে, জাল হাদিসকে ভিত্তি করে যদি কোন আমল করেন তা সেটা কি হবে বিদাত। যে আলমরা ধরবে আলমরা বলছেন, ওলামারা যেটা মহাদেশ তারা বলবেন যে জাল জয়ীফ, সুতরাং জাল জয়ীফ হাদিসকে ভিত্তি করে যে আমল করা হয় সেটা হচ্ছে বিদাত। মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ কি বলা হয়, সালাতুল আওয়াবিন হাদিসে আছে, সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজ, এটা বিদাত। কেন? এটা জয়ীফ হাদিসে এসছে, সহি হাদিসে নেই। সহি হাদিসে আছে সালাতুল আওয়াবিন কাকে বলে, কাকে বলে চাষের নামাজকে সালাতুল আওয়াবিন বলে, মাগরিবের পর ছয় রাকাতকে সালাতুল আওয়াবিন বলে না। সুতরাং জয়ীফ হাদিসকে ভিত্তি করে যেমন সহর বরাতের নামাজ রোজা ইত্যাদি সবই হচ্ছে কবর জিয়ারত, সবই হচ্ছে বিদাত। 8 নম্বর, কবরের উপরে ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, কবরের পাশে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ হিসাবে গ্রহণ করা, বরকত লাভের উদ্দেশ্যে কবরে গমন করা, নিজ ব্যক্তির মাধ্যমে ওসিলা তালাশ করা, সবই শিরক কার্যকলাপ। মসজিদের ভিতরে কবর দেওয়া বা কবরের উপরে মসজিদ তৈরি করা সব কি বিদাত। এখনই বাদশা বলবে হুজুর আপনি বিদাত বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদের ভিতরে রয়েছে, সেটা তো বিদাত নয়। বাদশা এখনই বলবে যে আপনি বলছেন মসজিদের ভিতরে কবর দেওয়া বিদাত কিংবা কবরের উপরে মসজিদ তৈরি করা বিদাত, কিন্তু আল্লাহর নবী স্বয়ং তার কবর কোথায় রয়েছে, মসজিদের ভিতরে, তাহলে কি করে বিদাত হয়? তাঁর যখন কবর হয় তখন মসজিদ ছিল না, তার কবর কোথায় হয়েছে, তার কবরের উপরে ঘর বানানো হয়েছে না তার কবর হয়েছে ঘরের ভিতরে, তার কবর হয়েছে ঘরের ভিতরে মসজিদ নয়, পরবর্তীকালে মসজিদ বড় করতে গিয়ে ঢুকে গেছে, তবুও এখনো আলাদা করে ঘরই আছে, সেটাকে আমরা মসজিদের ভিতরে বলে মনে মনে হলেও আসলে সেটা নয়, আর সেটা ভুল হয়ে গেছে, ঠিকও ছিল না। এই হিসাবে আমরা বলতে পারি যে এইটা দলিল নয় যে আমরা সেটা দেখে আমরা আমাদের বুজুর্গদের কবর মসজিদের ভিতরে দেবো অথবা তাদের কবরের উপরে মসজিদ বানিয়ে নেব। এই হল মোটামুটি কিছু বিদাতের নমুনা, যা বিদাত পরিশেষে আমরা বলতে পারি যে বিদাত হল কুফরের ডাক ব্যবস্থা বা ডাকঘর। কোন কোন বিদাত মানুষকে কাফের পর্যায়ে ফেলে দেয় তাই না? যেমন এই যে কবর, কবরের তাজিম করা, কবরকে নিয়ে বাড়াবাড়ি করা, কবরের কাছে কিছু চাওয়া ইত্যাদি ইত্যাদি, মানুষ মুশরিক হয়ে যাবে, মানুষ কুফরির পর্যায়ে পৌঁছে যাবে। এই জন্য বিদাতকে বলা হয় কুফরির ডাকঘর। আর একটা কথা আমি শেষকালে বলি, সেটা হচ্ছে শয়তানের কাছে কোনটা প্রিয়, কাবিরা গোনাহ না বিদাত? শয়তানের কাছে কোন পাপটা মানে কোন গোনাহটা বেশি প্রিয়, বিদাত না কাবিরা গোনাহ? বিদাত। কেন? যেহেতু বিদাত করলে মানুষ তওবার তৌফিক পায় না, কিন্তু কাবিরা গোনাহ করলে তওবার চান্স আছে। কাবিরা গোনাহ যে করে সে জানছে যে আমি গোনাহ করছি, কিন্তু যে বিদাত করছে সে দিন মনে করে করছে, এই জন্য তওবার সুযোগ পায় না। এই জন্য শয়তানের কাছে বেশি প্রিয় হল বিদাত, মানুষ বিদাত করে যায়। এই জন্য বিদাত দিনে ঢোকার জন্য ব্যাপারে শয়তানের সহযোগিতা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বিদাত মুক্ত করুন, যেন আমরা বিদাত থেকে দূরে থাকতে পারি। বহু বিদাত আছে, ছোট বড় বহু রকম বিদাত আছে, কোনটা কাফের হয় কোনটা কাফের হয় না, ছোটখাটো বিদাত, প্রত্যেক বিদাত থেকে যেন মুক্ত থাকতে পারি। আর তার জন্য আমাদেরকে বেশি বেশি শিখতে হবে, শরীয়তের জ্ঞান থাকলে পরে আমরা বিদাতকে চিনতে পারবো, তাই না? বিদাত চিনার অবশ্য ব্যবস্থা আছে, সে কথা যে পরে হয় ইনশাআল্লাহ বলবো যে কিভাবে বিদাত চিনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।